আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই, আজকের একটা বিষয় হলো যে পাপ যারা করবে তারা শাস্তি পাবে দুনিয়াতে অথবা আখেরাতে। দুনিয়াতে শাস্তি পেতেও পারে নাও পেতে পারে, কিন্তু আখেরাতে পাবে পাপ অনুযায়ী শাস্তি। কোন কোন শাস্তি আল্লাহ তাআলা আপনার জন্য ক্ষমা করতে পারেন, আবার নাও করতে পারেন। সুতরাং পাপে যে ধ্বংস আনে এ কথা কোরআনে বহু জায়গাতে বলা হয়েছে, আপনারাও শুনেছেন। বহু জাতি ধ্বংস হয়ে গেছে তাদের পাপের কারণে, তাদের কুফরির কারণে, এবং তাদের নবী আম্বিয়াদের সঙ্গে ঝগড়া করার জন্য, বিরোধিতা করার জন্য, অবাধ্য হওয়ার জন্য তারা ধ্বংস হয়েছে। আমরাও দুনিয়াতে পাপ করি, আর সেই পাপ সাধারণত ঘর সংসার নিয়ে হয়, আপসে ভাই ভাই হয়, আত্মীয় স্বজন নিয়ে হয়, সমাজ নিয়ে হয়, রাজনীতি নিয়ে হয়, দ্বন্দ্ব, কত রকমের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব। আজকে একটা গল্প পড়লাম, আমি গল্পটা বাংলা ভাইকে শোনাচ্ছি। এক মহিলা বাসে সফর করছে, যাচ্ছে, সিটে একা বসে আছে। পরের স্টপেজ থেকে একটা মহিলা উঠলো তার মালজাল নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে। তারপর সেই খালি সিটটাতে সে বসলো, তার মাল ব্যাগ রাখতে গেল। তখন যে মহিলা আগে থেকে বসেছিল তার ডিস্টার্ব হলো। এবারে মহিলা বলছেন, যাই হোক, ঝগড়ার মতো হয়ে গেল। তখন যে মহিলাটা পরে এলো সে বললো, কোন তুমি ঝগড়া কেন করছো, আমি তো আগের স্টপেজে নামবো, তুমি কোথায় নামবে? আমি আগের স্টপেজে নেমে যাব, সুতরাং এই সামান্য টুলে কেন আমরা ঝগড়া করব, সামান্য টুলে কি দরকার আছে, চলো মিলেমিশে বসে যাই। দুনিয়া এই যে সফর, আমরা দুনিয়াতে মুসাফির, তাই না? বাসা নাম দেন, আমাদের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি বিহার, তো বাংলাদেশ। আপনি আপনার আসল ঠিকানা জানেন না, কোথা থেকে এসছেন, সেখানে ফিরে যাবেন না আপনি? মাটি সাড়ে তিন মাটি থেকে এসছেন, মাটিতে ফিরে যাবেন? দেখি বাংলা ভাই কোথায় যাবেন, আপনার আসল ঠিকানা কোথায়? আসল ঠিকানা মাটির নিচে, আসল ঠিকানা। হ্যাঁ বিলাল ভাই, আপনার আসল ঠিকানা কোথায়, ফিরে যাবেন কোথায়? আসল ঠিকানা তো কোন জায়গা সেটা, নামটা বলে দেখি মুনির ভাই, আপনার আসল ঠিকানা কোথায়, কখন ফিরে যাবেন, কোথায় যাবেন, কখন যাবেন? জান্নাত। আল্লাহ, আমার আসল ঠিকানা, আপনার আসল ঠিকানা হলো জান্নাত। সেই জান্নাত থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে যাও দুনিয়াতে, দুনিয়াতে কাজ করে এসো, আবার দুনিয়াতে ফিরে। যেমন মেহমান এসেছে আপনার, মেহমান বাড়িতে আপনি খুব খাইয়েছেন, এমন খাওয়া খাইয়েছেন রাতে তার পায়খানা, একবার বিছানা শুদ্ধ পায়খানাতে ভর্তি করে দিয়েছে। সকাল হতেই আপনি দেখবেন ব্যাপার তো খারাপ, দিয়ে সাথে এক বদনা বা এক বালতি পানি দিলেন, বলে যাও তুমি অমুক জায়গায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার এসো। এইরকমই জান্নাত থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমরা আবার জান্নাতে ফিরে যাব। মাঝখানে এটা হলো মুসাফিরখানা, এখানে এটা আমাদের আসল ঠিকানা নয়, তাই না? এখানে তো এইটুকু, এই সফরের এইটুকু জায়গাতে কেন একে সঙ্গে অপরে ঝগড়া করবো, সিটটা নিয়ে ঝামেলা কেন করবো, এই বাসের এইটুকু সামনের স্টপেজে নামবো, জানি না সামনের স্টপেজে পৌঁছতে পারবো কিনা। এই জন্য ধৈর্য ধরে নাও, সহ্য করে নাও, একে আপোষে মিলে মিশে থাকো। আর এইটুকু সফর আমরা, যাত্রী আছে মেলা, জানেন আপনারা, যাত্রী যারা নৌকাতে চাপে কিংবা বাসে ট্রেনে প্লেনে চাপে, তারা সাময়িকের জন্য সিটটা কি করে ভাড়া পায়, চিরস্থায়ী বসার জন্য নয়। এখানে আমরা দুনিয়াতে এসেছি সাময়িক, কিছুক্ষণ থাকার জন্য, কিছু কাল থাকার জন্য, ফিরে দিতে হবে। সুতরাং আপোষে পাপময় জীবন নিয়ে আপোষে দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, আপোষে লড়ালড়ি, আপোষে মারামারি, আপোষে হিংসাহিংসি, আপরে এক অপরের প্রতি অহংকার ইত্যাদি পাপ করে আমরা নিজেদের ধ্বংস ডেকে আনছি। আগামী যে সুখ আছে সেই সুখটাকে মনে করতে পারছি না, সাময়িক যে সুখ পাচ্ছি সেই সুখটাকেও আমরা বলে বসছি, কঠিন ব্যাপার। মোট কথা আজকে আলোচনা হবে যে পূর্ব জাতিসমূহ ধ্বংস হয়ে গেছে, তাদের নিজে নিজের অপরাধ যা ছিল তার কারণে তারা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর যেটা প্রধান কারণ হলো সেটা হচ্ছে সৃষ্টিকর্তার অবাধ্যাচরণ, তাকে অবিশ্বাস করা এবং তার প্রেরিত রাসূলগণের নবীগণের প্রতি অবিশ্বাস করা, শত্রুতা করা। পৃথিবীতে যত বিপদ এসেছে এবং যত অঘটন ঘটেছে তা কি আদম সন্তানের কোন পাপ ছাড়া ঘটেছে? আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মদোষে এগুলো হয়েছে। এই যে আজকে আমরা বলছি পরিবেশ দূষণ, আজকে আমরা বলছি উষ্ণায়ন, আজকে বলছে যে পাহাড় গলে গলে নামছে, ওই যে বরফের পাহাড় গলে যাচ্ছে, সমুদ্রের পানি বাড়ছে, এগুলো কাদের জন্য হচ্ছে? আমরা ঘর ঠান্ডা করছি, মসজিদ ঠান্ডা করছি, আর ঠান্ডা করতে গিয়ে বাইরের পরিবেশটাকে কি করছি? গরম করছি। এই এই যে ঠান্ডা দিচ্ছে এসিগুলো, এই এসিগুলো গরম না হয়ে কি ঠান্ডা দিচ্ছে? না, যা ঠান্ডা দিচ্ছে তার বেশি গরম বাইরে ছাড়ছে। তাহলে আমরা আমাদের নিজেদের পরিবেশ, নিজেদের থাকার জায়গাটাকে নষ্ট করছি। তো নিজেদের দোষে যা কিছু ঘটছে, সুখময় জান্নাত থেকে কষ্টময় ধুলি ধরাতে অবতরণ করেছে কে? সৃষ্টিকর্তার অবাধ্যাচরণ। নূহ আলাইহিস সালামের কথা আপনারা জানেন, আদমের ভুলের কারণে আদম পৃথিবীতে এলেন, কত কষ্ট করতে। নূহ আলাইহিস সালামের জাতিকে কত বোঝানো হলো, তোমরা যে পাঁচজন পাঁচ মূর্তি নিয়ে পূজা করছো, দেখো তোমরা সব করো না, এসব করো না, কিন্তু বুঝলো না। শেষকালে কি করা হলো? বতবা করলেন, আল্লাহর ইচ্ছা ছিল তাদেরকে এমন বন্যা পাঠিয়ে ধ্বংস করে দেওয়া হলো, সে কথা আপনারা সবাই শুনেছেন। সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর গর্জন দ্বারা, আওয়াজ চিৎকর আওয়াজ শুনে সব শেষ, তাও ছিল তাদের পাপেরই প্রতিফল। আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল একটা প্রচন্ড ঝোড়ো হাওয়া দিয়ে, ঝড় তুফান টর্নেডো বাজাই বলেন আপনি, ঝঞ্ঝাদি যা তাদের উপর প্রবাহিত করা হয়েছিল সাত রাত আট দিন অবিরাম ভাবে। এই ফেসবুকে গতকাল পরশু একটা ভিডিও দেখেছেন, কি বলে আপনার, চীনের ঝড় তুফান দেখেছেন? বাড়ি ফাঁকা পড়ে আছে, ওপর চাল তুলে নিয়ে চলে গেছে, কোনো কোনো বাড়িকে কাঠের বাড়িগুলোকে উল্টে পাল্টে শেষ করে দিচ্ছে, আর সুনামি আপনারা দেখেছেন। তো এইভাবে অবিরাম ভাবে যদি ঘূর্ণি ঝড় চলে, কে কতক্ষণ, কার বাড়ি কতক্ষণ থাকবে? অবিরাম সাত রাত আট দিন চলেছে, দেখলে উক্ত সম্প্রদায়কে দেখা যেত তারা সেখানে লুটিয়ে পড়ে আছে সার শূন্য খেজুর গাছের মতো, খেজুর গাছ যেমন পড়ে থাকে। আর চীনের ভিডিওতে দেখলাম যে ওদের গাছপালা তো অনেক, আমাদের দেশের মতো গাছপালা প্রচুর, আর সব গাড়ি রাস্তার উপরে গাড়ি সারি সারি, আর যা গাছ ঝড়ে পড়েছে সব গাড়ির উপরে, এমন অবস্থা দেখে লাগছে আল্লাহ আকবার। তো এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছিল তাদের কুকর্মের প্রতিফল স্বরূপ। লূত আলাইহিস সালামের কি কুকর্ম ছিল সেটা আপনারা শুনেছেন, জানেন, আগামী ইনশাআল্লাহ আলোচনা করব। সূর্যোদয়ের সময়ে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করেছিল, তাদের জনপদকে উল্টিয়ে উপর নিচ করে দিয়ে তাদের উপর ঝামা পাথর নিক্ষেপ করা হয়েছিল, এগুলো কোরআনে আছে। শোয়াইব আলাইহিস সালামের কি পাপ ছিল এটা আপনারা জানেন, এই জাতিকে তাদের দুষ্কর্মের জন্য ধ্বংস করা হয়েছিল, তারা বিকট গর্জন সহ ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়েছিল, ফলে তারা নিজের গৃহে অপূর্ব অবস্থায় ধ্বংস হয়ে গেছিল, সব কোরআনে আছে। ফেরাউন ও তার জাতিকে ধ্বংস করা হয়েছিল, সবাই ফেরাউনের কথা জানে, মুসার সাথে কি অবস্থা হয়েছিল, সমুদ্রের পানিতে শেষকালে ডুবিয়ে মারা হলো, সমুদ্রের পানি না নীল নদী না সমুদ্র, সমুদ্র কোন সমুদ্র, লোহিত সাগর, লোহিত সাগর যে মিশরের ঢুকেছে কোন হয়ে ওই সমুদ্রের কথা, নীল নদ অনেকে বলে নীল নদ নয়, ঠিক আছে। তো তাদের অবাধ্যাচরণই তাদেরকে শরীর সমাধি দান করেছিল, তারপরেও কত জাতি ধ্বংস হয়েছে, রাউনের পরেও কত জাতি ধ্বংস হয়েছে নিজেদের অবাধ্যাচরণের ফলস্বরূপ। নিশ্চিত হয়ে গেছে কত সভ্যতা সংস্কৃতি, কত বিলাস ভবন ও বিলাস উদ্যান। মহান আল্লাহ বলেছেন, যালিকা মিন আমবাইল কোরা নাকুসুহু আলাইকা মিনহা কায়িমুন ওয়া হাসীব ওমা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম ফামা আগনাত আনহুম আলিহাতুহুম মানে হচ্ছে এটা ছিল সেই জনপদ সমূহের কতিপয় অবস্থা যা আমি তোমার নিকট বর্ণনা করছি। ওগুলির মধ্যে কোন কোন জনপদ তো বিদ্যমান রয়েছে এবং কোন কোনটি নির্মূল হয়ে গেছে। আমি তাদের প্রতি অত্যাচার করিনি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপরে অত্যাচার করেছে। বস্তুত যখন তোমার প্রতিপালকের হুকুম এসে পৌঁছল, তখন তাদের সেই উপাস্যগুলি আল্লাহকে ছেড়ে ওরা যাদের উপাসনা করত তারা ওদের কোনো কাজে লাগলো না। আল্লাহকে ছেড়ে কারো উপাসনা করলে, পূজা করলে তারা কি কোনো কাজে আসবে? মোটেই না। উল্টে তারা তাদের ধ্বংসই বৃদ্ধি করল। আর এরকম তোমার প্রতিপালকের পাকড়াও, যখন তিনি কোন অত্যাচারী জনপদের অধিবাসীদেরকে পাকড়াও করেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও হচ্ছে অতি কঠিন। নিঃসন্দেহে তার পাকড়াও অত্যন্ত যাতনাদায়ক কঠিন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, সূরা মানে গীতে বলা হয়েছে, গুরু যে বলা হয়েছে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও হচ্ছে অবশ্যই কঠিন। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, ওয়া যারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনআমিল্লাহি ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদে যা ছিল নিরাপদ, শহরে সবাই ছিল নিরাপদ, নিশ্চিন্ত ছিল, সুখে ছিল, যেথায় আসত সর্বদিক হতে প্রচুর জীবন বকরণ রুজি, চারিদিক থেকে রুজি আসছে মাশাআল্লাহ। আপনারা দেখেছেন সৌদি আরবে ফল ফ্রুটের কোথাও গাছ দেখছেন না, কিন্তু ফল ফ্রুট যান বাজারে সব সময় টাটকা তাজা ফল মাশাআল্লাহ রেডি আছে, কোন জিনিসের যেন অভাব নেই। বরং অনেক জিনিস আমরা দেশে পাই না, সেই জিনিস এখানে আসলে আমাদের দেশে কত বাগান কত ফল ফুটে দিয়ে আছে, কিন্তু সেখানে পাওয়া যায়, এখানে পাওয়া যাচ্ছে। বারো মাস আম আপনি আপনার বাজারে পান কিনা জানেন? এখানে দেখেন আপনি বারো মাস আপনি যে কোনো সময় আপনি আম খেতে চাইবেন বাজারে পান। আল্লাহ অতঃপর সেই শহর সেই জনপদ আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল। আল্লাহর অনুগ্রহ যখন অস্বীকার করল, ফলে তারা যা করত তার জন্য আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন খোদা ও চিকিৎসা। চলো, কখনো যুদ্ধ বিগ্রহ দিয়ে, কখনো ঝড়ঝঞ্ঝা দিয়ে, কখনো ভূমিকম্প দিয়ে, কখনো সুনামি দিয়ে আল্লাহ তারা কি করেন, মাঝে মাঝে মানুষকে সাইজ করে, বলেন সাইজ করা, সাহসতা করে, তাদেরকে একটু সতর্ক করেন, চেতনা দেন। আল্লাহ তারা অন্য এক আয়াতে বলছেন, সূরা আনকাবুতে ৪০ নম্বর আয়াত, আগেটা ছিল নাহলের ১১২ নম্বর আয়াত, ফাকুল্লানা খাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযতুহু সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। সুতরাং ওদের প্রত্যেককেই নিজ নিজ অপরাধের জন্য পাকড়াও করলাম। কি বলছেন আল্লাহ তাআলা? বলছেন পাকড়াও করলাম, ওদের কারো প্রতি প্রেরণ করলাম পাথর বর্ষণকারী ঝড়। আল্লাহু আকবার, দেখেছেন কিনা, কেউ শুনেছেন কিনা, পাথর বর্ষণকারী ঝড় কিভাবে ধুলো যেমন উড়িয়ে নিয়ে যায়, তেমনি এমন ঝড় যে পাথর উড়িয়ে নিয়ে গেছে। পাথর বলতে বড় বড় পাথর না বুঝলেও হবে, ছোট ছোট পাথর, এই কাপড়ের মতো পাথরকে উড়িয়ে নিয়ে গিয়ে তাদের উপরে বর্ষণ করা হয়েছে। কাকেও আঘাত করলো মহাগর্জন চিৎকার, কাকেও মাটি, আমি কাকেও আমি মাটির নিচে ধসিয়ে দিলাম, মাটির ধস নেমে, ধস নামতে দেখেছেন সাধারণত যাদের ঘর বাড়ি আছে পাহাড়ের গোড়ায়, পাহাড় ধসে কিভাবে, আবার এমনিতে মাটি ধসেও নিচে নেমে যাচ্ছে, ধস নামিয়ে তাদেরকে সাহায্যতা করলাম, কাকেও মারলাম ডুবিয়ে, যেমন ফেরাউনকে ডুবিয়ে মারা হলো, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পান বন্যায় ডুবিয়ে মারা হলো। আল্লাহ তাদের প্রতি কোন জুলুম করেননি, আল্লাহ তাআলা আসলে তাদের প্রতি কোন জুলুম করেননি, আসলে তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহ তাআলা জুলুম করেন, আল্লাহ তাআলার মধ্যে কোন জুলুম নেই, আল্লাহ তাআলা নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছে। আর বান্দাদেরকে বলেছেন বান্দারা ফালা তাযলামু ইন্নী হারামতু যুলমা আলা নাফসি আর ওয়াজআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযলামু, আমি আমার নিজের উপরে জুলুম হারাম করেছি, জুলুম নেই আমার, আমার কাছে কোন জুলুম নেই। লা যুলমা লিয়াউম, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন আমি জুলুম করব না কারোর প্রতি, সবারই প্রতি সৎ বিচার সুবিচার করব। অতএব তোমরা জুলুম করো না, তোমরা আপোষে জুলুম করো না, কারণ জুলুম হচ্ছে কিয়ামতের অন্ধকার। আল জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের অন্ধকার হচ্ছে জুলুম, যখন এই জুলুমের সাজা। দুনিয়াকে পেরে তো হালকা হলো আজাব, দুনিয়ার আজাব কিন্তু অনেকটা হালকা। দুনিয়াতে যদি শাস্তি না পাও তাহলে পরকালে জেনে রেখো সেই শাস্তি হবে কঠিন ভয়ানক। সুতরাং জুলুম করো না। আমরা এই আজকের এই ভূমিকায় বুঝতে পারলাম যে এক এক জাতি এসেছে, সেই সেই জাতি একটু কুফরি করেছে, অন্যায় করেছে, তার সঙ্গে অতিরিক্ত কিছু পাপ আছে, যে পাপের কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। সেই পাপগুলো কি কি, যে পাপগুলোর কারণে পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে, সেগুলো আমরা আগামী বৈঠকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেগুলো ধৈর্যের সহকারে শুনি এবং শিক্ষা নিই যে এই পাপ করলে এই শাস্তি আল্লাহ দিয়েছেন, তাহলে আমি সেই পাপ করছি, ইচ্ছা করলে আল্লাহ আমাকেও সেই শাস্তি দিতে পারেন, আর যদি দুনিয়াতে না দেন তাহলে আখেরাতে তো আছে। আর আখেরাতে জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা মানুষের শোনা আছে, কিন্তু সমস্যা হচ্ছে শিক্ষা গ্রহণকারী কেউ নেই। শিক্ষা গ্রহণকারী অল্প সংখ্যক মানুষ আছে যারা শিক্ষা গ্রহণ করে, যারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দেন যেন আমরা সেগুলো ধৈর্য সহকারে শুনি, আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.